যাওরে বয়া এই গরিবের সালাম খনি লয়া, যাওরে বয়া এই গরিবের সালাম খনি লয়া, কাবার সম্বল নাই দিবাই সারা জনম সাধছিল যে মদিনাতে যাই, আশায় আশায় জনম গেল দুনিয়ার বুঝা বইয়া রে হাওয়ারে তুমি পশ্চিমে যাও। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাথ, ডকুমেন্টারি, ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। তিনটা কারণ তফসির কিতাব উল্লেখ করেছেন, এর মধ্যে একটা কারণ হল আল্লাহ বলেন আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে চব্বিশ ঘন্টার ভিতরে একটা মিনিটও আমার ঘুম আসে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মার স্নেহ মমতা হওয়ার কারণে সকলে ঘুমায় গেল, সন্তান করে না আসা পর্যন্ত মা যেমন ঘুমায় না, গভীর রাত্রে বাড়িতে গেলে উঠানে পা রেখে দেখবেন কারো গড়ে আলু দেখা যায় না, মার গড়ে আলু দেখা যায়, মা এখনো ঘুমায় নাই, সন্তানের জন্য মা জাগ্রত থাকে। আল্লাহ বলেন তোমার মার চাইতে আমি আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়া মায়া, এই জন্য 24 ঘন্টার ভিতরে আমি ক্ষমাই না, ওরে বান্দা তুই কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, এই কারণে আমি আল্লাহ একটা মিনিটও ক্ষমাই না। দুই নম্বর কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুর্বলতা সেই জন্য ঘুম আছে। আমি আল্লাহর কোন দুর্বলতা নাই, আমার কোন ক্লান্তিটা নাই, আমি সবগুলো পরিচালনা করি, সবগুলো আমি চালাই, কিন্তু বান্দা জানে রাখ আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো পরিচালনা করে, সবগুলো চালানোর পরেও আমি আল্লাহর দুর্বলতা আসে না। এর কারণ কারণ দুর্বল যিনি হবেন, দুর্বলতা যার মধ্যে আছে সে কোনদিন মাবুদ হতে পারে না, আল্লাহ হতে পারে না, আল্লাহ হইতে গেলে সবল থাকতে হবে। এই জন্য দুর্বল কোন জিনিস মানুষের খোদা হতে পারে না। আল্লাহ দৃষ্টান্ত তুলে ধরেছেন যে যারা মূর্তি পূজা করে, মূর্তি হল তার খোদা, মূর্তির সামনে যে খাবার দেওয়া আছে এই খাবার মাসি সিনায় দুর্বল, মাসি তো খুব সবল, মাসির সাথে মনে হয় আপনারা লড়াই করে হারবেন না, নাকি ঘুমানো জাগ্রত আল্লাহ কিছু হার না করবেন, তো মাসি আপনার থেকে সবল না দুর্বল, দুর্বল কি সামান্য না অনেক, একটু জাতা দিলে অ্যাকসেপ্ট হয়ে যাবি ঠিক না, কিন্তু ওই মাছি মূর্তির সামনে যেই খাবার দেওয়া আছে ওই খাবার গুলো যখন নিয়ে যায় আবার নেওয়ার সময় আওয়াজ দিয়ে আসে বন ক্ষমতা থাকলে আটকাও যখন ঠিক নেই, আবার খেয়ে পেট ভরে যায় সময় সে আওয়াজ দিয়ে যায় বন খায়া শেষ করলাম তোমার খাও না আমি মাসিয়ে খেয়ে নিছি, তুমি নিজের খাবারটা যেখানে রক্ষা করতে পারলে না, এমন খোদা কোনদিন এমন জিনিস কোনদিন মানুষের খোদা হতে পারে না। আল্লাহ নিজে বলে মাসি খাবার সিনে যে তার নিজের খাবারটা রক্ষা করতে পারে না সে তোমাদের ক্ষুদর টিকা, মানুষ যখন ধর্মীয় জ্ঞান থেকে দূরে সরে যায় এমনি ওহির জ্ঞান যদি মানুষের মধ্যে না থাকে মানুষ বিবেক শূন্য হয়ে যায়, কন্যা হিন্দুরা তো মূর্তির সামনে দেয় আমরা কি কম করি, আমাদের মুসলমানের তো আমার নিজের চোখের দেখা মাদারের সামনে গিয়ে সাজদা করে এবং এমনও দেখছি মহিলা কবরের মাটি নিয়ে ফেলো মরায় আর কয় বাবা তিনটা মেয়ে হয়েছে এইবার যে ফেলো কি আছে কোথায় একটা খাসি লিয়েছি এটা রাহ আর আমার ফেরেটারে বাবা অথচ সন্তান ছেলে হোক মেয়ে হোক দেওয়ার ক্ষমতা কার, আরো দূরে আওয়াজ দেবল কার, কিন্তু আমাদের দেশে মাদারকে সেদ্ধা দেয় মাদারে গিয়া কান্দে, অথচ যিনি মাদারে কবরে ঘুমায় আছেন তিনি যত বড় অলি হোক এখন যিনি জিন্দা আছেন ওনার তো হাওয়ার বেশি, পাওয়ার বেশি রকম আপনি পড়লে সব হয় কবরে যিনি ঘুমানিছেন কেমন পর্যন্ত কোরআন হলো সব নাই, এক অলির কবরের পাশে দিয়ে একজন লোক যায় শোনে কোরআনের আওয়াজ কবরের ভিতরে তবারাকাল্লাযী বিয়াদিহি বিষয় হয়, প্রতীক লোকটা বলে সুবহান আল্লাহ হইয়া দূরে চিল্লি মাস। এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, রে পথিক তুমি সুবহান আল্লাহ বলেছ, আমি এই কবরে একবার দুইবার নয় 5000 বার কোরআন খতম করেছি। রে পথিক আমার 5000 বার কোরআন খতম করা তোকে দিয়ে দেই, তোর সুবহান আল্লাহ আমাকে দিয়ে দে। কিছু করবেন না, আমার 5000 বার খতম যে করেছি 5000 বার তোমার দেয়া দেই, আর তোমার একবার সুবহান আল্লাহ আমাকে দেয়া দাও। কেন জানোস কি, 5000 বার না 500000 বারও যদি কোরআন শরীফ পড়ি কোন সওয়াব নাই, তোমার একবার সুবহান আল্লাহ বেহেশতের মধ্যে এমন গাছ তৈরি হয় 100 বছর দৌড়ের গোড়া দৌড়েল ওই গাছের ছায়া পার হতে পারবে না। আমার আমরা ল্যাংটা সার কাছে গেছি, কাপড় বলাবে না ল্যাংটার কাছে কেমনে সার মানুষ না, তোমরা সেখানে চাইতে পারো না, তোমার তো ক্ষমতা বেশি, তুমি দুর্বলের কাছে যাবে কেমনে, চাইলে তো সবলের কাছে যাবে, যেরকম ঠিক না। এইভাবে আপনারা তাহলে বলতে পারেন মূর্তির কাছে চাই কেন, ল্যাংটা আর ভণ্ডর কাছে চাই কেন। আরেক ভণ্ড দেখি দাদির মুখ এক সমানে লম্বা, কোন কথা বলে চুপ করে বসে যায়, মাঝে মাঝে বলে হাক মাওলা হাক মাওলা। আবার কোন লোককে কর তুমি বাইগন দেখাইছ, ঠিকই হে বাবা আমি তো বাইগন দেখাইছি, বাবা কেমন কামে লাভ হাক মাওলা। তোর ফিডের মধ্যে একটা মেয়াজ আছে, ঠিকই আমার ফিডের মধ্যে একটা মেয়ে, ও বাবা আমার কামড়ের তোলের জিনিস কেমনে কইলা, সেটা তো হুজুর তাহলে বলেন কেন কেমনে বলল কিছু না পাইয়া কি বলে, আর ওরা বলল কেমনে বলবো কেমনে বলছে, আর তো জোরে কান কোরআন আল্লাহ বলে দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর নবীর তরিকা মানে না, এমন লোকগুলো শয়তানের মুরিদ। শয়তান হল এরার ভীর, শয়তান এদের কাছে ওহী নাযিল করে, লায়ুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার বন্ধুদের কাছে ওহী নাযিল করে, কেন করে, লিউজাদিলুকুম আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য, কানে কানে যখন বলে দেয় হে বাইগন দিয়া খেয়েছে আমি দেখছি, হে আমারে দেখছে না তুই কয়ে দে, হে খালি গায়ে যে সময় ছিল তার পেটের মধ্যে মেয়ে যাচ্ছে আমি দেখছি, হে আমারে দেখছে না তুমি কয়ে দাও, তোমার মাধ্যমে কয়েলে তোমার কারামতি জাহির হবে, লোকেরা তোমার মুরিদ হইলে আমারই মুরিদ হয়ে যাবে। এমনি ভাবে নবীজির যুগে যতগুলো মূর্তি ছিল এক একটা মূর্তির ভিতরে এক একটা শয়তান গিয়া লুকাইত, মাঝে মাঝে আওয়াজ দিত, তখন তারা মনে করত মহান আল্লাহ বুঝি ইটার বিচ্ছে আমি গেছি, আওয়াজ দেয় কেন ওই মুগিরা একটা স্বর্ণ মূর্তি ছিল, ওই মূর্তিটা একদিন দেখে আওয়াজ দিয়ে বলে সাবধান মুহাম্মদের কথা তোমরা মানবে না, কারণ মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য এসেছে। বলে ভগবান ও তো দিনে আসল কথা কইছো এটা কম না কেন, আরো কিছু লোক দাবার দিয়ে আনছে যে আমার মূর্তি কি কয় ভগবান কৌদি কাল কাছে কইসলে, আবারও আওয়াজ দিয়ে বলে হে আরববাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমরা মানবে না, সে তোমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করার জন্য এসেছে। সকলে তো আনন্দে আত্মহারা, সকলে সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে গেছেন, আপনি মূর্তির সামনে আসেন, মূর্তি যদি বলে আমরা মানব, আর মনে মনে ধারণা আইলে তো মূর্তি উল্টা হইব, তখনই বিজ্জত করব। নবীজি মূর্তির সামনে গিয়া দাঁড়ায় বলে এ মূর্তি আমি নবী কিনা বল, এমনি দেখে মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এখন সব মাথা নিচের দিকে দিয়ে বলিস রসুল কয় কি রে, এখন কস না কি স্বীকার করতাম কি বলবো, আমরা খুদ আর ওই উস বুদ্ধি ঠিক নেই, কালকে কি কইল আর আজকে কি কইল। আল্লাহ নবী যখন চলে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে দৌড়ে একটি লোক আল্লাহর নবীর সামনে দাঁড়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি একটু দাঁড়ান বিয়া তুমি মাফ করবেন, আমি আপনাকে দাঁড় করেছি, আমি আপনার সাহাবি, আমি মানুষ নয় আমি জিন্নাত। ওগো নবীজি ওই বলে যেমনি মুখিলার মূর্তির ভিতরে একটি জিন শয়তান থেকে থেকে আওয়াজ দিত দুধ কলা খাইবার লেগে ডিম মামলেট খাইবার লেগে, আপনাকে অস্বীকার করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে ধ্বংস করেছে জাতিকে, আমি যখন জানতে পারলাম আপনি যাচ্ছেন মূর্তির সামনে কি আমি তখন ভাবলাম কি জানি সে নি দুনিয়ার লোভে আপনাকে অস্বীকার করে ফেলে, এই কারণে অগণবীজি আপনি মূর্তির সামনে যাওয়ার আগে আগে আমি মূর্তির ভিতরে ঢুকিয়া জিন্নাতটাকে দ্বিখণ্ডিত করে মূর্তির ভিতরে ঢুকে আমি কালিমা পড়ে আপনার ইমানের সাক্ষী আমি নিজে দিয়েছি। এবং জাতিকে গুমরা করত, অথচ মূর্তিগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা তো দুর্বল সুতরাং এরা খোদা হতে পারে না, মুসলমানের খোদা আর সব দিছে যখন না মুসলমানের আল্লাহ বান্দা যেখানে আল্লাহ আছেন সেখানে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, যদিও আমরা স্লোগান দেই ইলেকশন আইলে অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে, অমুক বাড়িতে সময় গড় দেয় ভোট দেয় আর আপনি উঠানো উড়ানো না আছে আর কত অমুক বাড়ি যেখানে আমরা আছি সেখানে অমুক বাড়ি ঘরের ভিতরে বউর কাছে আপনি দি উঠানো, বলেন পৃথিবীর মানুষের রে তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে, আমরা আছি যেখানে জোরে কর না তো এটা তো ইলেকশনের সময় খোঁজারণ খুব জোর হইয়া অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে ওই সেখানে আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমরা আছি যেখানে আল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কিভাবে আছেন মুদুর আমরা দিদি কিনা এটার একটা কিচ্ছা বমনি আরো দূরে কিচ্ছা কইলে বলে দেখবেন গুমো সারি দিব কইলে তুমি কিচ্ছা না কিচ্ছা হইল সুলতান মাহমুদ গাজনবী মুসলিম শরীফের মধ্যে লেখেন তিনি একদিন ঘর থেকে বের হয়েছেন সাধারণ লোকের বেশে দেশের জনগণের খোঁজ নেওয়ার জন্য কারণ দেশের জনগণের আসল খোঁজ নিতে গেলে আমাদের মন্ত্রী এমপিরা তারা যদি রাস্তা দিয়ে সাধারণ লোকের মতো বের হইত তেল ভাই লইলে ডাকাতি কোন কোন জায়গায় রাস্তা কোন জায়গা বাঙ্গা আর বালা এটা বুঝলো এমনি কোন মন্ত্রী যদি সৈয়দপুর যায় দেখবেন এর আগে সৈয়দপুর রাস্তা এই রাস্তাটা যত গাথা আছে সব বালু দিয়ে ভরিলা মন্ত্রী ফাজারু গাড়ি ধরে যায় আর দেহ তখন গিয়ে ভাষণ দেয় এদেশে রাস্তাঘাটের উন্নয়নের জোয়ার বয়ে গেছে আমি ওই জোয়ারের ঠেলা রাস্তার সরবাহর নাই সাধারণ বেশি আয়া দেখো কে কোন অবস্থায় আছে মন্ত্রী ওইয়াই সুরতে আইলে এটা আগেই তার দলের লোকেরা সরকারি কর্মকর্তারা সব ঠিকঠাক কইয়া রাস্তারে ভালো করে ফালিশ কইয়া এরপরে সব একবারে রহমতের ফেরেস্ত হয়ে মিটায় সুলতান মাহমুদ গাজনবী জনগণের খোঁজ নেওয়ার জন্য রাত দুইটার সময় সাধারণ পোশাক কইরা একা একা বের হয়েছে ব্রিজের সামনে গিয়া দেখে চারজন যুবক বসা রাত দুইটার একা গভীর রাত্রে রাস্তার কোন ব্রিজে চার পাঁচজন যুবক যদি বসা থাকে আমরাও দেখলে দূর থেকে হইয়া হত মিহনু শরীরে তাহলে এই যুবকরা এত রাত রাস্তায় গেল হয়তো চুরি করবো না হয় ডাকাতি করবো আর না হয় ইপটিজিং করবো দুজনে কন্যা আর না হয় কেউ মাড়ির তোরে থামাইলে একটা না একটা উনি গিয়ে তাদের সামনে দাঁড়াইলেন হয়তো তুমি কে উনি নিজের পরিচয় লুকায় কে বললেন আমি তোমাদের মতোই তো একজন তোমরা যেমন দেশের নাগরিক আমি একজন নাগরিক ওরা বুঝতে বুঝছে আমরা যেমন সুর ইদ আর একটা সুর তখন কয়ে ইসরা একা বের হইলি কেন সাথে একজন আনলি না একা চুরি করা যায় না চুরি করতে গেলে কমসে কম দুইজন লাগে আমরা কইতাম যে এই দুইজন লাগে যে আপনি জানেন শুনি শুধু সময় দাদার গাছ থেকে আম পারতে হইলে একা গেলে হাঁটতাম না মনে হইতো যে দাদা দেখে রেখেছে আমার আত বাড়াই এমনি যেমন দেখি দাদা দেখে গেছে আবার আর সামনে না এসে গেছে আবার এই জন্য দুইজন লাগে, একজনে করণ লাগে আর একজনের দেখন লাগে। আর দুজনে করনা, একজনে দেখে থেকে নারে পান দাদা হরণ করতে গিয়ে বেরিয়ে গেল ভালো হইল হে সায়া কর হে করে অহম বুঝিত। তুমি একা বের হইলে কেন, তোমার যে সাথী নাই ঠিক আছে, বের যখন হয়ে গেছ তুমি আমরা দলে আইব মনে মনে ঠিক আছে তোমরা দল ভর্তি। এখন তারা পরামর্শ করে তো আজকে আমরা সুলতান মাহমুদ গাজনবীর বাড়িটা চুরি করতাম, এখানে বইয়া সল্লা পরামর্শ করতাম যার বাড়ি চুরি করতো বাদশার বাড়ি, এই বাদশার সাথে কথা বলছে কার কি যোগ্যতা আছে বলো, যোগ্যতা না থাকলে নেওয়া হবে না। এমনি এর যুবক কয় আমার তোমরা সাথে রাখতে পারো, কারণ আমার কানের মধ্যে এমন যোগ্যতা আছে কুকুরের আওয়াজ শুনলে আমি বুঝি কুত্তায় কি কয়, তাহলে তার দরকার আছে নি। আরেক যুবক বলে আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা, আমার চোখের মধ্যে এমন ফাওয়া জীবনে একবার যদি কেউ দেখে ফেলি সারা জীবনই হেরেছিলি, অন্ধকারের মধ্যে যদি কেউ দেখা লাগে আমি আর বলি না, বলে তোমার দরকার তুমিও থাকো। আরেক যুবক দ্বারা বলে আমার নাকের মধ্যে এমন ফাওয়া মজনুর মতো, মজনুর মতো মানে লাইলি মারা যাওয়ার পরে লুকাইয়া দাফন করছে, কারণ মজনু যদি জানতে পারে লাশ লয়ে দৌড় দিত। মজনু যখন শুনল লাইলি মারা গেছে কবর দিলেছে, কোনো কবর দিছে হাজার হাজার, কিন্তু কবরে কবরে আহন ঘুরে গুরুস্থানে গিয়া মাটি না হলিয়া লাগায় এইভাবে না হল লাগাইতে লাগাইতে লাইলির কবর বের করে কয়টা আমার লাইলির কবর বলে কেমন উচ্চ কই মাটির মধ্যে আমার লাইলির শরীরের গন্ধ হল ওই সুরে কয় মজনুর মতো আমার নাকের ভাওয়া, মজনু আসিল লাইলির আসে আর আমি হইলাম মালের আসে, সুতরাং মাটি শুনলে আমি কইতারি কোন মাটির নিচে মাল আছে, তখন তারা তুই তা তোর দশা। আরেক যুবক দ্বারা কয় আমাকে নিতে পারো, তোমার কি যোগ্যতা, আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন বন্ধ গেটে তালায় হাত লাগাইতে দেরি হয় খুলতে দেরি হয় সাবির কামড়, তুইও থাক। এবার সুলতান মাহমুদ গাজনবীকে জিজ্ঞাসা করে কে সুরা তোর কোন ক্ষমতা নাই, না থাকলে নিতাম না। উনি বলেন হ্যাঁ আছে, তোমাদের কারো কানে কারো চোখে কারো নাকে কারো হাতে আর আমার দাড়িতে, তোমার দাড়ির কি ক্ষমতা কয়, যদি তোমাদের কোনদিন ধরা পড়ো আর ফাঁসির রায় হয়ে যায় এমন সময় যদি আমার মায়া লাগে আর আমি আমার দাড়িটা খালি এমনি একটু লাড়া দেই তোমাদের ফাঁসির হুকুম বাতিল হয়ে যায়, এমনি সকলে ডাক দেখা মারহাবা তুমি আমার মাঝে কুতুব, সুরের মতো কুতুব সর্দার রাজার বাড়ির সামনে গেছে বলে রাজার বাড়ির কুত্তাটা ঘাউ ঘাউ করেছে, এমনি কয় তুমি না বলছি না কুকুরের আওয়াজ বুঝো কুকুর কি কয়, বুঝি তো ঠিক হইল এখন তো বুঝতেছ খেলে কুকুর বলতেছে চিন্তার কোন কারণ নাই বাড়ির মালিক তোমরা সাথে আছে, বাড়ির মালিক কে সম্রাট যেরকম ঠিক না, আর কি কোন যারা আছে সম্রাট নাসু এরা এদিক সেদিক তাকায় এখন না রে সম্রাট তো নাই গেল, তোর কানে ভুল শুনছে, বাদ দেবে না উল্টা উল্টা মারে বেড়া তোর কানে, এই তোর দিক খেলাই হাত দেখে এটে দেখি খুলে নি, হ্যাঁ হাত স্পর্শ করছে পরে গেট খুলে গেছে, এখন বাড়ির ভিতরে ঢুকি আর নাক ওলা রাখো তুই নাক দিয়ে বাইর করে দে মাল কই, নাক দিয়ে শুনলে মাল বাইর করে দিছে, এখন গাটটি বইরা মাল নেওয়া যায়, যিনি বাড়ির মালিক উনি সাথে আসেনি দেখতেছেনি, আল্লামা জালালউদ্দিনুল আমীন রহমাতুল্লাহ বলেন যেভাবে সুলতান মাহমুদ গাজনীর সাথে থেকে সুরের সবগুলো দেখতেছেন ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ আমাদের সাথে থেকে আমাদের জিন্দগির সকল কিছু তিনি দেখতেছেন। প্রশ্ন হয় আল্লাহ নিষেধ করে না কেন, এক ব্যাঙে বড়া খাইছে না রমজান মাস, এক যেটা করিস না ইরম যদি গাইবে আওয়াজ হইত জিনা করব দূরের কথা, আওয়াজ যদি হঠাৎ করে শুনে জঙ্গলের মধ্যে তারা গেছিল আকাম কুদম করত, এমনি শুনে হ্যাঁ কি আকাম কুদম করবো জুতা হালাই উঠে তোর আল্লাহ নিষেধ করেন না কেন, কেন বলেন না যে গুনার কাম করিস না, এই কারণে একদলে গান গায় যেমনি সাউ তেমনি না সি পুতুলের কি দোষ, হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া ধ্বংস কর পূজা হইয়া ধর, যেমনি না যাও তেমনি নাচি পুতুলের কি দোষ, মানে সব দোষ আল্লাহ উঠাইয়া এবার যাই ফেরাস তারও যখন গুর্জ লইয়া ফিটায় আর যদি হয় যেমনে মন চায় এমনি পিঠেই মু ফেরাস তার কি দোষ, একবার বলে কাবা করে তেল লইয়া যায় গেছ গিয়া তেল তোমার গর তোমার আমিও তোমার নেই গা বিসমিল্লাহ, বাদশাহ কিরে তেল কই যা কসুরি হয়ে যা কে চুরি করে দেখত, তো করছি কি একজন গোয়েন্দা গিয়া দেখে এক লোক কাবা করে সামনে দাঁড়ায় এখন গর তোমার তেল তোমার আমিও তোমার নেই গা বিসমিল্লাহ, বাদশাহ তখন কয় একটা ডান্ডা লইয়া তুই গা খার খালিয়া কইবে কিতা কইব তেল তোমার গর তোমার আমিও তোমার ডান্ডাও তোমার, মানে গর আল্লাহর আমিও আল্লাহর তেল আল্লাহর ডান্ডাও আল্লাহর খাইলাও সুবহান আল্লাহ, এই কথাই যদি বলো কুহুরি কথা যেমনি নাচাও তেমনি নাচি ভুতুলের কি দোষ, এর কোন দোষ হই নাই গান্ডা, আল্লাহ নিষেধ করেন না কেন, না করার কারণ হল সুলতান মাহমুদ গাজনবীর কথাটা বুঝলেই আল্লাহর ব্যাপারটা বুঝে যাবে, সুলতান মাহমুদ গাজনবী নিষেধ করে না কেন, এই চুরি করিস না আমি বাদশা, তখন তো তারা জুতা মোজা ফেলে একটু দৌড় দিব, নিষেধ না করার কারণ হল সাধারণ লোকের বাড়িতে চুর ঢুকলে চিৎকার দিতে হয় কিন্তু সম্রাট তো সাধারণ লোক না, তিনি বলেন আমি এখন শুধু দেখে রাখতেছি কার ছেলে কার নাতি, চলে যাও কোনো অসুবিধা নাই, আগামীকাল কমান্ডো হামলা চালাইয়া সবটিরে দড়াইয়া আনবার ক্ষমতা আমার হাতে আছে। এই কারণে এখন নিষেধ করার দরকার নাই। ঠিক তেমনি হবে, আল্লাহ বলেন তুমি ডালের বোড়া খাইও না, এই কথা আমার এখন কোন দরকার নাই। এই জিনা করিস না, এই কথা আমার এখন কোন দরকার নাই। মৃত্যুর পরে সবরে জিন্দা করিয়া কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করানোর ক্ষমতা যেহেতু আমার আছে, এখন জিজ্ঞাসা করার কোন এখন বাধা দেওয়ার কোন দরকার। যাক, সব সুররা রাস্তার থেকে সরিয়ে গেছে, মাল চামাল হয়ে গেছে কি? সুর ডাকাইতে নিয়ম হইল, তারা আগেরই কথা থাকে, অপারেশন যখন শেষ হইব, চুরি যখন শেষ হয়ে যাবে, যে যে দিকটা পারো দৌড় দিবা। এই সুবিধের কই দবিলের কই, এটা কম দেখা নাই, করতে গেলে ধরা করবা, ধরে কোন চিকি যে দিক দিয়ে দেওয়া ভাববা ঠিক নেই, ঠিক আপনারা তো করছেন করতে জানবেন ঠিক যে হ্যাঁ আমি জানি বলে আপনি খোঁজে শুনে গেছি না। মাঝে মাঝে এদের এত দড়া হরি, মাঝে মাঝে রাস্তার মধ্যে গাছ ফলাইয়া ডাকাতি করিয়া পরে দেখি যে যে দিকটা হয়ে যায় দিকটা মানে যাচ্ছে। সুলতান মাহমুদ গাজনবী একদিকে চলে গেছেন, তিনি বাড়িতে চলে গেলেন, ওরা বাড়িতে গিয়া মাল বন্টন করার সময় দেখে একটা সুর নাই, একটা সুর কম, খুশি বলে বেজা আর তো যখন খুশি না বেজা কেলে গে খুশি বাদে এখন মাল খুশি পাইব না কম। সুর খুশি সুরের বউ খুশি সুরের সদ্য গোষ্ঠী খুশি কুটি কুটি দেখার মালিক খুশি যেই মাত্র খালি ঘুমাই তো গেছে এমনি বিশেষ বাহিনী গেরাও করে অ্যারেস্ট খবর নাই না। সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি যে চুরি হয়েছে তোর তো চুরি করছো, আইরে বুড়া কপাল জানলো কেমনে, কেমনে জানছে? বাড়ির মালিক সাথে ছিল জোরে কন্ট্রি কেমন যা। এখন সবথেকে গ্রেপ্তার করার পরে এরা যে সু এটা প্রমাণ করার জন্য আর সাক্ষীর দরকার আছে নি আছে বলে আর দরকার আছে, বাসা তো নিজেই সাক্ষী। ঠিক তেমনি ভাবে আমরা কে নামাজ পড়েছি, কে পড়ি নাই, কে সুদ খাইল, কে ঘুষ খাইল, কে জিনা করলো, আল্লাহ সাক্ষীর দরকার নাই। ওয়াকাবা বিল্লাহি শাহীদা, আল্লাহ বলেন আমি মহান আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আমি তো তোর সাথে ছিলাম, বাদশাহ ডাক দেয়া বলে কোথায় জল্লাদ জি জামানা, এই সুরদেরকে নিয়ে যাও, নিয়ে মাথা কাটিলাম। হুজুর মাথা চুরি করলে তো হাত কাটে, আজকে মাথা কেড়ে মনে করে এত কথা কইছি না, আমি যা কই তা কর আর মনে মনে কর এদের না খেয়ে চোখে কানে হাতে যে ক্ষমতা, যদি কল্যাণ না খাটলে দেশের জনগণ শান্তি। এখন বাদশাহ রায় দিচ্ছেন আর কোন আপিল করণের জায়গা নাই, এখন কান্দে হারে চুরি করতাম সেরাগালির বাড়ি করতাম, ইদি বেলা আছে বাদশার বাড়ি কেন গেলাম, লোভে আমার ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মরণ যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষরা ওই দিন বলবে দুনিয়ার ধন সম্পদের লোভে আমাকে ধ্বংস করেছে। এরকম ঠিক নেই, ঘুমো ধরেছিলি শেষ করলি তো অসুবিধা হইতেছে। সুলতান মাহমুদ দিয়েছে, এখন আমাদের রক্ষা নাই, আর জীবনে কোনদিন বউ দেখা হবে না, আর কোনদিন ছেলে মেয়ের মুখ দেখবো না, এখন তো বাসি হয়ে যাবে। এই অবস্থা কেন হইল? সাধারণ লোকের বাড়ি যদি চুরি করতাম দইরা জেল দিলে কয়েক মাস জেল লেখাবার বাড়িতাম, কিন্তু বাদশার বাড়িতে কেন গেলাম? লুবে আমাদের ধ্বংস করেছে। ঠিক তেমনি ভাবে মরণ যখন কনে আসবে, কেমতের মার যখন কায়েম হবে, ওইদিন বলবেন দুনিয়ার ধনসম্পদের লোভে আমাকেও ধ্বংস করেছে। এখন সব সুর রাখান্দে, কিন্তু একটা সুর আসে, একটা সুরে আসে বাসার দিকে চাইও হাসিবা, বাসা জিজ্ঞাসা করে ফাঁসির মঞ্চে দাঁড়ায় আসছে, কারণ নাকি? হ্যাঁ, বিশ্বাস হয় না ফাঁসিতে হবে, সে ডাক দিয়া বলে এক হাজার বিশ্বাস হয় এক হাজার বার, আসস কেনে? অনুমতি দিলে কম, অনুমতি দিলাম ক, আমরা যে সময় আপনার বাড়িতে চুরি করতে আসব, সব সুররা ওয়াদায় আবদ্ধ ছিলাম, যার যে যোগ্যতা সম্মতি কাজে লাগাবো, কারো কানে কারো চোখে কারো নাকে কারো হাতে কারো দাড়িতে, হ্যাঁ যাব না, যার কানের যোগ্যতা ছিল কুকুরের আওয়াজ বুঝে বলছিল, হ্যাঁ ওই দিন ঠিকই বুঝছিল কিন্তু আমরা বুঝছিলাম না। দুই নম্বর যে বলছিল নাক দিয়া মাল বের করে দিয়েছে, হাত দিয়া তালা খুললে দিছে, আর যে বলছিল অন্ধকার রজনীতে জীবনে কাউকে একবার দেখলে সারা জীবনই চিনে, এখন তার চোখ দিয়ে চিনতেছে কে কে চুরিতে ছিল, এখন শুধু মাকে আছে। আমাদের মধ্যে একটা দাড়িওয়ালা চুর ছিল, সে বলছিল আমরা যদি কোনদিন ধরা পড়ে যাই আর আমাদের ফাঁসির রায় হয়ে যায়, ওই সময় তার যদি দয়া মায়া লাগে দাড়ি ডানা দিলে আমরা মুক্তি পেয়ে যাব। ওই সুরের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, দাড়িটা একটু লাড়া দেন, দাঁড়িয়ে একটু সুলতান মাহমুদ কাজের লোক হয় তো আমার দড়ি লিছি ছিঁড়েছি তো, আমি তো মনে করছিলাম হ্যাঁ আমার চিন্তা তো রাত্রের অন্ধকারে দেখছে পোশাক পোশাক নাই, আর এখন আমি এগারোশো বসছি, এখন আমার সিকিউরিটি গার্ড মাথার মধ্যে শাহী মুখু চেহারার কালার বদলে গেছে, এখন এই অবস্থায় হ্যাঁ আমার চিনলে, আরে বাপ বা এর শোকে কেমন হওয়ার চিন্তা কর, এমনি ডাক দেওয়া বলে যা তোর এই মহৎ গুণের কারণে আমি তোকে মাফ করলাম, আর তোর উসিলায় সমস্ত সাথীদের মাফ করে দিলাম, আর না ওই নিজেও ধরা হয়। ঠিক তেমনি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলে কামতের কঠিন মাদানে আল্লাহ যখন বলবেন ওরে আব্দুস সাত্তার রমজান মাসে দালিল মরা খাইছিলে কেন, জাহান নাম যা, হেরে আব্দুল গফফার জিনা করছিলে কেন, জাহান নাম যা, হেরে আব্দুল মালিক তুই কেন সুদ খাইছিলে, জাহান নামের আগুনে যা। ওরা কাঁদবে আরে দুনিয়ার লোভে আমাকে ধ্বংস করেছে, দুনিয়ার ধন সম্পদের লোভে দুনিয়ার টাকা পয়সার লোভে আমাকে ধ্বংস করেছে, আজকে আসর মানে আটকা পড়ে গেলাম, আমার মাল আমার কাজে আসে না, আসবে তো ঘুমাই গেছেন নাকি, ধন সম্পদ কাজে না আসবে, কাজে আসবে না। তাহলে এখন চিন্তা করেন, ভাইরা আমার রাগ হয়ে গেছে অনেক, আর বেশি লম্বা করা যাবে না। এখন লক্ষ্য করে দেখুন, সুলতান মাহমুদ গাজনী যেমন তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক কিয়ামতের কঠিন ময়দানে একদলকে বলবে জাহান্নামে যাও, আর একদল হাসবে জিজ্ঞাসা করবে হাসো কেন, তোমাদের কি ভয় হয় না? তারা ডাক দিয়ে বলবে প্রভু গো, নির্জনে আমি গুনাহ করি নাই, তুমি আল্লাহরে ডরাইয়া আমি উঠানের লাল পর্দা কালা পর্দার ভিতরে ডালের বড়া খাই নাই, তোমারে ভয় পাইয়া তুমি যে আমার সাথে ছিলে এই জন্যে আমি করি নাই। পানির নিচে ডুব দিয়া কেউ নাই গো, কিন্তু পানি পান করি নাই তোমারে ডরাইয়া, আল্লাহ আমি কিন্তু বদরের নামাজের সময় ঘুমায়া থাকি নাই তোমারে ডরাইয়া, তোমার কারণে আমি গুনার কাজ করতে পারিনি, তোমাকে আজকে চিনে ফেলেছি। পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে গিয়া বসল, এমন সময় হাজির হয়েছে আল্লাহর রহমত এমন ভাবে প্রশস্ত হয়, যে সময় শয়তান আকাশের দিকে দৌড়ায়। আল্লাহ আমি শয়তান, আমি জানি আমি শয়তানের রজিম, মিনা শয়তানের রজিম, আমি বিতাড়িত শয়তান, আমি পাব না, কিন্তু আমিও আশা ছাড়ি না তোমার রহমত যে বড়, মনে হয় আমি শয়তানও একটা বাট ফাইলিতাম ভারী। এই জন্য শয়তান বলে আজাজিল কুয়াদ, শয়তানের আরেক নাম আছে আজাজিল, আজাজিল কুয়াদ নসিবে বড়ম, শয়তান কয় আমারও একটা অংশ দিলেই তো ভাবে আল্লাহ যে দয়ালু, কিন্তু তারা দেয় না। আকাশের দিকে দৌড়ান, ওই নতুন রহমতের সময় এখন যে সময়, এই সময় যদি কোন বান্দা বান্দি অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ বলে উচ্চারণ করে, সেই শব্দটাও মহান আল্লাহর দরবারে ডাইরেক্ট গিয়ে পৌঁছে যায়, আর কোন বাধা নাই। নাকে শ্বাস ফলাইলো শোনা যায়, পার থেকে শোনা যায় ডাইরেক্ট জায়গায় নিরক্ত সবের সমাজ। কোন মানুষ যদি আল্লাহ বলে ডাক দেয়, তামাম দুনিয়া ঘুমায় আছে, আল্লাহর গুনাহগার বান্দা ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিয়া কানলে তার ডাক ডাইরেক্ট মহান আল্লাহর দরবারে পৌঁছে যায়। নজরুলের রহমতের সময় মসজিদের কোনায় গিয়ে বসে কান্দে, প্রভু গো ও মুসলমানের খোদা, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না, ডাক্তার কবিরাজ দেখেছি ট্যাবলেট ক্যাপসুল বহু খাওয়াইছি, কাম হয় না, ও মুসলমানের খোদা আমার খুদা খুদা কিচ্ছুই নাই, অতএব তোমার দরবারে হাজির হয়েছি, তুমি মুসলমানের খোদা, তুমি সর্বশক্তিমান শুনেছি, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও, আর না হয় মনে করব আমার ভগবানের খোদার যেমন কোন ক্ষমতা নাই, তুমি মুসলমানের খোদারও কোন ক্ষমতা নাই। যেইমাত্র এইভাবে কান্দতেছি এমনি শুনে গাইবি একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কন্ডিশনারে আল্লাহর গুলাম, আর বলতে হবে না তোর তোর কাজ তো মঞ্জুর হয়ে গেছে, বাড়িতে যা গিয়ে দেখ চিরদিনের জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এমনি দূর দিয়েছে বাড়ির গায়ে ঢুকবে, মেয়ে তো এসে বলে আব্বা জীবনে কত ডাক্তারের বাড়িতে গিয়েছ, কত ট্যাবলেট আর ক্যাপসুল আগলি সার তুমি আমার খাওয়াইছ, ফাইল খাওয়াইছ, ভালো হয় না, আজকে কোন ডাক্তারের কাছে গেল গো আব্বা, তুমি না বলছিলে ডাক্তারের কাছে যাচ্ছ, কোন ডাক্তারের কাছে গিয়েছিলে? ট্যাবলেট দিল না, ক্যাপসুল দিল না, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। আব্বা গো একটু বলো না কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, আমাকে বলো, এমন ডাক্তারের গোলামি সারা জিন্দিগি ভর আমি করব। আব্বা কোনো কথা কয় না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে জিজ্ঞাসা করে, কথা বলো না কেন? এমনি ডাক দেয়া বলে, কেন কথা বলি না গো মা? জানোস নি এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম, আসল আসল ডাক্তারের সন্ধান পাইনি, আজকে আসল সন্ধান ডাক্তারের সন্ধান নিয়ে এসেছি। মা গো তুই কি ওই ডাক্তারের কাছে যাবি? মেয়ে ডাক দেয়া বলে, শুধু যাব তাই না, সারা জিন্দগি এমন ডাক্তারের গোলামি করবো। আব্বা ডাক দেব, মা গো তাই যদি হয় গোসল কর, আমিও গোসল করি, চলো ওই ডাক্তারের কাছে যেতে হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবের কাছে এসে বলেন, হুজুর আমাদের কালমা পড়ান, আমরা এখন ফিরে এসেছি, বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া আর কোন মাহবুব নাই। হে রামা, এই নুজুলের রহমতের সময় যে সময় আল্লাহ ঘুমায়, এই সময় আপনারা বসে আছেন আল্লাহ দ্বীনের আলোচনা শোনার জন্য, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিয়ে। হয়তো আজকের এই বসাটাই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যেতে, আল্লাহ এই অবস্থা দেখে কুদরতি ক্যামেরা দিয়ে ছবি উঠেছে, হাসরের মাঠে ছবি দেখানো হবে, কিয়ামতের মাঠে আপনি আমার ছবি যখন দেখানো হবে হাসরের মাঠে, ওই দিন দেখবেন মা পেলে যে বসা, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, এত গভীর রাত্রে এরা বসা রইল কেন, এদের কি বাড়িঘর নাই? আল্লাহ আছে, এরা কি আর ঘুম নাই? বলে আছে, ঘুম আরাম করলো কেন, কেন এই জায়গায় বিষ্ণু বসে আছে, তাদের বিষ্ণা কেনে আইনা আছে কেন? বলে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারে, বলো ওরা কি কোনদিন আমি আল্লাহকে দেখেছে? না দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখছেনি? না দেখে নাই, যদি দেখতো তাহলে কেমন অবস্থা হইত? ফেরেশতারা কয় আল্লাহ এরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গলে চলে যাইত। আল্লাহ ডাক দে বলে, মুর্শিদুকুম আন্নি কদ গফরতু লাকুম, ওরা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। আজকের বসা যদি কবুল হয় নাজাতের উসিলা হয়ে যেতে। আসুন আমি যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াত না বললে তো হয় না, আগে একটা পরিবেশ তৈরি করুন, লাগে খাইতে গেলে আগে খাওয়ানে একটা পরিবেশ তৈরি করতে হয়, এর বাবার মুখের মধ্যে কিছু লবণও দিতে হয়, জিব্বাত ফানি উঠত, গলাটা ফিসলে হইত, এতক্ষণ বললাম আয়াতের ব্যাখ্যা বলতে গেলে অনেক লম্বা। আয়াতের মধ্যে আল্লাহ যে জিনিসটা বুঝে দিতে চান, আমরা এই জায়গায় একদিন ছিলাম না, আবার একদিন এই পৃথিবীতে থাকব না, কথা ঠিক কিনা? আরো ধরে আমার আগেই এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকব না কেউ বেশিক্ষণ, আপনার মনে সারা জীবন থাকবা, ব্যবসাগত বোঝাবো এরম। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ, সব চলে যেত যেরকম ঠিক। তাহলে আসি কোথেকে, আসি কই, যাব কোথায়? এই কথা তারা বলতে পারে না, আমাদের সমাজের লোকেরা তারা ভাগল কয়। রাস্তার মধ্যে দেখা হয়েছে, ভাই কোথেকে আছে? কোথায় না, এমন যে আনা আছেন কই আছে? কই দেবেন? কোথায় না আপনারা কবেন এই বেটার সাথে মাইতার লাভ নাই রে ভাগ। আমরা করতে গাইলাম আসি কই যাব কোথায়, এই কথা দ্বারা ভুলে গেছি বলতে পারি না। আমি দুনিয়াতে যত বড় বুদ্ধিজীবী হই না কেন, মহান আল্লাহর কাছে আমরা পাগল। কোথায় আসলাম, কোথায় আসি যাব কোথায়? আমার আগে তো অনেকজন ছিল, তারা তো আমরা এখন ইয়াদ হয় না ভুলে গেছি। বাপ মরে গেল কয়েকদিন খাবে, তিন দিন গেলে এক দুই দিনের পিছুতে গেলে কেউ খালো তোমার লোক কান্দে যায়। চল্লিশ হয়ে গেল গা কেউ তোমার বাপ বের মনে গেছে ও আচ্ছা পিতা নাই। এক বছর গেলে কি মাঝে মাঝে জিয়াফত করলো আর সবই না খতম করা সবই না বাইক দিয়া মানে শুনত আর তারা তো আমার বই ঘুমাইছে আমি নিজেও প্রথম আমি যে শেষ করিয়া তখন সবই না করতাম। আমরা সবিনাথ লাগাই দিয়া দেখি সব দর্শ লাগাই আমায় বলল নাক ডাহা আর আমরা খামনা লাগাইছি আর কি বলো আবিষ্কার মনে হয় কেউ কোনো শুনি না নাই ঘুমাইয়া ঘুমাইয়া জানা মহা দায় খালি শুনবেন বানি আমি নাম রাখছি কোন মন তালাম না কোন কোন সকলা কোন কোন সকলা ফাঁকি দিয়ে দিল এই সবই না হরা না। আমরা অনেকে আছে এত বিজি মা বাপ মারা যাওয়ার পরে বাবার কবর জিয়ারত করারও টাইম তার নাই, বিজি কন্ট্রাক্ট গেলেছে মোল্লারে আর আমরা তো শুধু শুধু পাটফার মোল্লাও আছে এরা সাধারণ লোকের মা বাবার কন্ট্রাক্ট লয়ে যায়। বিশ্বাস না করলে আজিমপুর গুরুস্থান ঢাকা যেবেন গিয়া দেখবেন আপনি ডুববার আগে একদল দৌড়া এবার দিলে আপনার ক্ষয় খতম লাগে আপনার বাপের কড়া লাগবে মার কড়া লাগবে হে অগ্রিম ফুইরিয়া খতম বেগের মধ্যে জমা করে তুই খালি এখন আপনার বাচ্চা দিত এখন আসেনি মনে হলে আর নাইলে আপনার কাছ থেকে টাকা নেওয়ার লাগে একটা সফল হেপা নাই লিব খাইলে আপনি আপনার সামনে দিল অন্য নিজাদ আমি আপনার সামনে দেখছি তাই বলো ময়লা ছোলার মধ্যে ভুল রয়েছে খাবারটিও সেরা হারা আর আমার কাছে খাওন বাদ কুস্ত আছে তখন তা আমার আব্বাই রহম বলে হা পুজোর হন কিতা করতাম বলে একটা একজন এক সেট কাপড় দিলেন যে খারে আপনি নিয়ে নিয়ে বললেন যে এরকম কিছু পাটফা আর টুকুর কল্যাণ আসেনি আর আপনার মনে করলেন বিজি এবারে যখন আদায় করে নেব তো সারলাম হ্যাঁ কন্ট্রাক্ট করে দিছে বছরে ভাষরে আমার বাপের সালাম দেব আমার বাপের আমার বাপের কবর ভাষা দেয় সালাম আলাইকুম ইয়া আল্লাহর কবর তোমার সেরা কালি সালাম দিছে দিয়া যাই। আচ্ছা এইভাবে দিল পাহাড়ে ভর্তির ভাড়া দেখে এরা থাকতে একটি তার দিল মন শক্ত হয়েছে, শরীরে সামনে মন শক্ত হয়েছে, দিল শক্ত হয়েছে, বাপ মরলে মা মরলো সব দেখানি আর এলাকা কয়েকজনের পয়সা দানছে কান্ত আমার বাপ মারা গেছে, আমরা সমাজের নিয়ম তো কিছু লোকে চিল্লা তো আপনি কিছু কান্না দেন একশো টাকা দেন, এখন এবার একশো টাকা ভরে দেওয়া হয়। তিনবার মা মারা গেছে আমার কিতা হয়েছে তে ইটা ইটা ইটা হইলে খামুল হাটুদের হল কাজ হইব না, নিজে মা বাবার কবরের পার দাঁড়া দাঁড়ায় যখন বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহ রসুল দাঁড়ায় দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নূর সুদুরের মধ্যে লেখেন আল্লাহ আপনি ডাক দেবে তার বাবার রুখের কাছে তার সালাম পৌঁছাইয়া দাও, তার মার রুখের কাছে সালাম পৌঁছাইয়া দাও এবং তার ছবিটা মা বাবার চোখের সামনে তুলে ধরে নাও। এখন মা বাপ সন্তান কবর পার দাঁড়াইলেন চিনিলা মার রুহু কান্দে প্রভু হে আমার ছেলে সকালে বের হইলে সন্ধ্যার আগে বাড়িতে না এলে আমি অস্থির হয়ে যেতাম, ঈদের সময় বাড়িতে না গেলে সকলের ঈদ হইল মার ঈদ হইত না, মার ঈদ নেই সোলার কাছে কাছে বসে পড়ে কান্দে জিজ্ঞাসা করলে কেন খুব কান্দলেন, মা জবাব দিত আমার ছেলে আমার বাড়িতে আসে নাই এই জন্য আমার কোন ঈদ নাই, মা কান্দে আল্লাহ আমার ছেলে এক বৎসর পরে আমার কবরে পার দাঁড়াইল, ছেলে কান্দে মা গো ও মা অনেক ছেলে এমন আছে মা বাপ থাকতে গরিব ছিল খাবার দিতে পারে নাই এখন ধনী হয়েছে মা কবরে মা আব্বা কবরে, ছেলে কোটি কোটি টাকার মালিক মার কবর পার দাঁড়ায় কামড়ে মা গো নিজে খাও নাই সন্তানের মুখে খাবার তুলে দিয়েছ আজকে তোমার সন্তানের কোটি কোটি টাকা আছে তুমি তো কবরে ঘুমায় আছ, আব্বা কবরে গোমায় আছেন এইরকম ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কান্দলে মা বাবার রুহু কান্দলে দুই কান্দা দেখে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠা যায়, তখন আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো উভয়ে অর্থাৎ দুনু দলের কবর জিয়ারত যে করেছে এবং যাকে কবর রাখা হয়েছে দুনু জনের জিন্দেগির গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম। রামা তুমি এখন আসো একদিন আমরা ছিলাম না আবার থাকব না, দুনিয়াতে যত আপন দেখেন কেউ আপন না কেউ সাথে যাবে না, বরং বিপদ আইলে আপনি হারায় দৌড়ে এই জন্যে কবি বলেন যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, সময় থাকতে বুঝিলাও একদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, চলে যাবে। অতএব চলে যাওয়ার আগে তোমার জীবনটাকে সুন্দর করে গঠন করো। কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মেনে জীবনটাকে যদি গঠন করা যায়, নামাজ ছাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মা বোনেরা যদি পর্দা না হয়, এই অন্যায় অনাচারে লিপ্ত যদি না হয়, পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে সে হাসতে হাসতে বিদায় হয়ে যাবে, তামাম দুনিয়ার মাখলুক তার জন্য কাঁদতে থাকবে। এই জন্যে আল্লাহ রসুল বলে চলন বালা যা মরণ বালাতা, আর মরণ বালা যা কবর হাসর নসর বালাতা। তাইলে ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য হইল আমাদের চরিত্রের পরিবর্তন করে সুন্দর জীবন গঠন করা। ধরে কোন ঠিকই আল্লাহ আপনার তৌফিক দেব। সকলে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। দুরুসরি পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. على سيدنا دكتور বেজানি নি আইছি যে اللهم صل على سيدنا আইছি জানি নি اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله ان الله غفور رحيم. استغفر الله ان الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين تمام জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কাঙ্গালের মতো আল্লাহ গুনার উপরে লজ্জিত শর্মিন্দা হয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জরিয়া আজকের এই মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় উঠে না, কত মানুষ ঘর থেকে বের হওয়ার ঘরে ফিরে আসে না। আল্লাহ জরিয়া প্রভু হে কোন দিন জানে কার নামে মৃত্যুর ফরমানা জারি হয়ে যা। আমার এই বয়সের কত যুবক কবরে ঘুমাইয়াছে, আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে চির বিদায় হয়ে গেছে। আল্লাহ জানি না কোন দিন জানে আমিও কবরের বাসিন্দা হয়ে যা। মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের তুমি মাফ করে যা। আল্লাহ আমাদের তুমি মাফ করে যা। আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারী আছেন সেবা করে দাও। আল্লাহ অভাবগ্রস্ত যারা আছেন অভাব দূর করে দাও। আল্লাহ মুসিবতে যারা আছেন উদ্ধার করে না। পেরেশানি যদি আসে আল্লাহ পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমাদের আওলাদ গুলোকে নামাজে দিনদার পরহেজগার বানায়া দাও। আল্লাহ ও প্রভু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিন মহব্বত বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন, পর্দার আড়ালের লাগার মা বোনেরা যারা এসেছেন, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা যারা করেছেন সকলের জন্য আল্লাহ ও প্রভু সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনে পৌঁছে গেল। যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়ে আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ ও প্রভু মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমরা হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ ও প্রভু আমরা হাত বাড়াইলাম, জানি না বুকের মানায় কারা বানায়, আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ লিটন ভাইয়েরা এবং ওনার ভাইয়েরা আল্লাহ মানুষ গুনার কামের আয়োজন করে, উনি ওনারা প্রতি বছর ওয়াজ মাহফিলের ইন্তজাম করে, আল্লাহ মেহরবানি করে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ওনারা প্রতি বছর একদম মাহফিল করেন, আল্লাহ আত্মীয় স্বজন এবং কবরে যারা ঘুমাইয়াছেন তাদের সব পৌঁছানোর জন্য আল্লাহ এই মাহফিল কৌশিলা করে ওনাদের আব্বা আম্মা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মা বাবা শ্বশুর শাশুড়ি চাচা চাচি বুবা বুড়ি খালা খালু মামা মামি আল্লাহ যারা কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে রাজা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। মরণের সময় ঈমানের সাথে মরণ দিও, বেঈমান মনে হইয়া কবরে নিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমীন আমীন রাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমি তো ভালো জানি, তারপরও তোমাদের মুখ থেকে শুনতে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন পরওয়ারদিগার তার একমাত্র কারণ হলো তাদের জীবনের গুনাহগুলো মাফ পেতে চায়। আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দারে মাফ করে দিলেন গো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার গুনাগারের দল, তোমরা যখন চুকের পানি ছেড়ে দাও যখন গভীর রজনীতে তোমাদের চুকের পানি ছেড়ে দিবা আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যখন একজন আমার মায়ের বান্দা চুকের পানি ছেড়ে দে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্পদ গুলা পাল্লা রাখা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনিস যদি এক জায়গার মধ্যে রাখা হয় তাহলে আমার নেককার বান্দা চুকের পানি আমি আল্লাহর দরবারে বেশি মর্যাদাশীল।